আমার গানে স্বরলিপি লেখার রবে, আমার গানে স্বরলিপি লেখার রবে, পান্থ পাখির কুজন কাকলি ঘিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হেথাভিরে, তবু আমার গানে স্বরলিপি লেখার রবে। অশথের ছায়ে মাঠের প্রান্তে দূরে, রাখালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে, আমার গান খোঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হেথাভিরে। পাতাদের মর মর ধ্বনি মাঝে কান পেতে শুনো, অশ্রুত সুরে মোরে গান বাজে, পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে, সুর তোলে মনে মনে, আমার গান খোঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী গান পেতে তুমি শুনো, আমি যদি আর নাই আসি হেথাভিরে, তবু আমার গানে স্বরলিপি লেখার রবে।